Book 2 60 60 60 في البنك بانكي بانكي أريد أن أفتح حسابا أمي أكتا أكاونت খুলতে চাই أمي أكتا أكاونت খুলতে চাই هنا جواز سفري اي امار باسبورت اي امار باسبورت وهذا عنواني ايبون اي امار ঠিকানা ايبون اي امار ঠিকানা اريد ايداع نقود في حسابي امي امار অ্যাকাউন্টে টাকা জমা দিতে চাই আমি আমার অ্যাকাউন্টে টাকা জমা দিতে চাই أريد سحب نقود من حسابي আমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে চাই আমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে চাই أريد أن أستلم كشوف حسابي আমি আমার অ্যাকাউন্টের বিবৃতি নিতে চাই আমি আমার অ্যাকাউন্টের বিবৃতি নিতে চাই أريد أن أصرف شيكاً سياحياً আমি একটা ট্রাভেলার্স চেক ভাঙাতে চাই আমি একটা ট্রাভেলার্স চেক ভাঙাতে চাই كم قيمة الرسوم এর ফি কত এর ফি কত أين ينبغي أن أوقع আমি কোথায় সই করব আমি কোথায় সই করব انتظر حواله من المانيا আমি জার্মানি থেকে টাকা আসবার জন্য অপেক্ষা করছি আমি জার্মানি থেকে টাকা আসবার জন্য অপেক্ষা করছি هنا رقم حسابي এই আমার অ্যাকাউন্ট নাম্বার এই আমার অ্যাকাউন্ট নম্বর هل وصلت النقود الفلوس এটা কি এসেছে টাকা কি এসেছে اريد ان اصرف هذه النقود আমি টাকা বিনিময় করতে চাই আমি টাকা বিনিময় করতে চাই احتاج لدولارات امريكيه আমার আমেরিকান ডলার চাই আমার আমেরিকান ডলার চাই من فضلك اعطني اوراقا نقديه صغيره আমাকে ছোট নোট দিতে পারেন আমাকে ছোট নোট দিতে পারেন هل يوجد هنا صراف آلي এখানে কোনো এটিএম আছে এখানে কোনো ATM আছে كم المبلغ الذي يمكن سحبه কত টাকা তোলা যেতে পারে কত টাকা তোলা যেতে পারে اي بطاقات ائتمان التي يمكن استعمالها কোন ক্রেডিট কার্ড ব্যবহার করা যেতে পারে কোন ক্রেডিট কার্ড ব্যবহার করা যেতে পারে الرجاء الذهاب إلى www.book2.de لمطالعة الكتب مع الدروس الصوتية